إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকের মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতির উপরে আমি আমার সকল মমিন ভাইদের প্রতি এই উপদেশনামা ওসিয়াতনামা বা এই বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা রমজান মাসে আমাদের অনেক ভাইরা অনেক বিপদে আছে, আমাদের কিছু ভাইরা বোধহয় সোমালিয়াতেও কিছু সাহায্য পাঠাচ্ছে। তো আমার সাথে যোগাযোগ করেছিল আঞ্জুমানে নুসরাতুল ইসলাম নামে একটা সংগঠন, তো ওখানে ওরা হয়তো কোনোভাবে লাইন করেছে। ওরা বলেছে আমাদের আমাদের তো পরিষ্কার যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর একদল মানুষ খাবার পচাচ্ছে, নষ্ট করছে, অপচয় করছে। আপনি যান না পুরান ঢাকায়, ইফতারের কি বাহার, বড় বাপের পোলায় খায়, আর ওদেরকে না খেয়ে আছে পৃথিবীর মানুষ। এটা আল্লাহ তাআলা দেখাচ্ছেন, দুধের শিশুর হাত দিয়ে শুকিয়ে গেছে। আমরা পত্রপত্রিকা দেখছি, মিডিয়া দেখছি, আমাদের যদি করার কোনো সুযোগ থাকে তো সেখানে সাহায্য করতে হবে, সুযোগ না থাকলে কমপক্ষে দোয়া করতে হবে। আমাদের এখন যারা আমাদের কাছে আবেদন জানাচ্ছে, অনেক ভাইরা আমাদের কাছে যোগাযোগ করেছে, এই শুক্রবারে তারা আরো কয়েক জায়গায় গেছে, বলছে যদি কোনো রকম সুযোগ থাকে ভাইদেরকে উৎসাহিত করুন যে এই সব জায়গায় আমরা চেষ্টা করছি। কারণ বাংলাদেশ থেকে বোধহয় রেড ক্রস এর মাধ্যমে পাঠাচ্ছে, কিন্তু এটা আমরা বিশ্বাস করতে পারি না। আমরা এটা পরিষ্কার, আমরা যাকাতের অর্থ এমন লোকদের হাতে দিতে পারি না যারা আল্লাহর জমিনে সালাত কায়েম করে না, যারা আল্লাহর বিধান মানে না, তাদের হাতে যাকাতের অর্থ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। এই জন্য আজকের এই যাকাত কিতাবুল যাকাতের একটা অধ্যায় নিয়ে আসছি। প্রশ্ন দেখবেন যে বেদাতিকে ফাসেকদেরকে যাকাত দেওয়া যায় কিনা, দান করা যাবে কিনা। এখানে মাসলাগুলো পড়বেন। আজকের এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ কিতাব, এটা অন্য অন্য বাজারের বইয়ের মতো না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা হয়েছে যে ফাসেক ফুজ্জার বেদাতিকে যাকাত দেবেন কিনা। ওরা ওদেরকে ঘৃণা করতে হবে, আর আমরা যাকাত দিয়ে সাহায্য করবো, বেনামাজিকে সাহায্য করবো আমি। এজন্য আমাদের দিনই কাজের জন্য, এছাড়া আমাদের কাছে যারা বিভিন্ন জায়গায় আমার ভাইরা আছে, বিভিন্ন অসহায় আছে, তাদের জন্য আপনাদের রমজান মাসে আপনারা সদকা যাকাত এগুলো দিবেন, আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আপনাদের পক্ষে সম্ভব যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আজকে দরকার আফগানিস্তানে, এখন আপনারা জানেন তালেবানরা চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে, সর্বশেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই। মোল্লা ওমর ঘোষণা দিয়েছেন আখিরি লড়াই, চূড়ান্ত লড়াই। এখন তারা বলেছে একটা গুলির দাম 30 টাকা, তোমরা আমাদেরকে 30 টাকা করে দাও, একটা কাফের মারার জন্য 30 টাকা ব্যয় করো। আমরা চেষ্টা করবো সেই মোল্লা ওমর রহমানে সাড়া দেওয়ার জন্য, তৈরি আছেন ইনশাআল্লাহ। যাকাতের সবচেয়ে উত্তম খাত হচ্ছে কোন খাত? এই সাবিলিল্লাহ আমার এই দুইটা বইতেই লেখা আছে, এই দুইটা বইতেই যাকাতেরটাও লেখা আছে, সওমেরটাও লেখা আছে। আটটা খাত পড়বেন, একটা আছে ফি সাবিলিল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন, একদিকে অনেক লোক না খেয়ে মরে যাচ্ছে, যেমন মনে করেন সোমালিয়ানে মারা যাচ্ছে, আর একদিকে মুজাহিদিনদের টাকা দরকার কাফেরদেরকে মারার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। এখন দুই দিকে দেওয়া যাচ্ছে না, একদিকে দেওয়া যাবে, কাকে দিবা? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন মাজমুউতুল ফাতাওয়ায় যে তোমরা মুজাহিদিনদেরকে সাহায্য করো, ও লোকগুলো না খেয়ে মরে গেলে কয়েকটা লোক মারা গেল মরতে দাও, কিন্তু মুজাহিদিনরা যদি জিহাদ করতে না পারে আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে, দিন পরাজিত হবে। এই দিনের সাহায্য করার জন্য আমাদের দরকার আছে। এখন আহ্বান করেছে, আহ্বান না করলে আমাদের ওপর এত বর্তাতো না, এখন আহ্বান করেছে আখিরি লড়াই। এখন দেখছেন না কয়েকদিন ধরে এরপরে শুরু হয়ে গেছে, কুফফারদেরকে পাইকারি মারা হচ্ছে। আপনারা আশ্বস্ত হন, মিডিয়ায় আপনারা দেখেন না এখন হামিদ কারজাইরা কি করে তালেবানদের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেয়, এমনি দেয়, এতটুকু মাথায় ঘিলু রাখো। যদি এদের শক্তি না থাকতো, এরা যদি এখনো টিকে না থাকতো, তাহলে এই প্রস্তাব করত না। আমেরিকার সৈন্য এখনো মরে, ওরা এত শক্তিশালী হলে ওরা মরত না। বোঝা গেল তালেবানরা মরে নাই, তালেবান কি আছে? জীবিত আছে এবং থাকবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। ওবামার 14 গোষ্ঠী মিলে, পুরা দুনিয়া মিলে আল্লাহ জমিন থেকে জেহাদকে প্রতিহত করতে পারবে না, কিয়ামত পর্যন্ত একদল লোক লড়াই চালিয়ে যাবে। এজন্য আমাদের প্রয়োজন আছে তাদেরকে সাহায্য করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সাহায্য করা। আমাদেরকেও মনে রাখতে হবে, ওরা যেরকম ভাবে কাফেরদের লড়াই করছে আমাদেরকেও লড়াই করতে হবে। এই জমিনে আমাদের জেহাদ করা ফরজ হয়ে গেছে আমাদের জন্য। এখন আর ওই আফগানিস্তান গিয়ে জেহাদ করা না, ফিলিস্তিন গিয়ে জেহাদ করা না। তোমার জমিনে তোমার রসুলকে গাড়ি দিচ্ছে, তোমার এই জমিনে কোরআনকে উপহাস করা হচ্ছে, তোমার এই জমিনে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা হচ্ছে, এই জমিনে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, এই জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এরা বিসমিল্লাহ বরদাস্ত করে না। আমি নির্দিষ্ট কোন সরকারি বিরুদ্ধে বলছি না, এক মুদ্রার এ পি টু পি সমান, পায়খানা পচাটাও পায়খানা, তাজাটাও পায়খানা, পুরানটাও কি পুরান পায়খানা বোঝেন নাই? পুরান পায়খানা আর কাঁচা পায়খানা বুঝতে পারছেন তো নাকি? দুইটাই একই, কোনটা ভালো না। এই জন্য আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে মুমিনরা তোমরা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে লড়াই করো, তোমরা তোমাদের পাশে আশপাশে যে কাফেররা আছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই আয়াত অনুযায়ী আমাদের উপরে যুদ্ধ করা কি আফগানিস্তানে ফরজ না দেশে ফরজ? খুঁজে পায় না মনে কার বিরুদ্ধে যুদ্ধ করব। এই বইতে লেখা আছে কার বিরুদ্ধে লড়াই করবো, এখানে আছে। যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর হারামকে যারা হারাম মানে না, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। জেহাদের যে কথা লিখছি এখানে, এখানে লেখা আছে, এই যে এখানে আছে পরিষ্কার আয়াত সূরায়ে তওবার 29 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি, তোমরা লড়াই করো, যুদ্ধ করো, কেতাল করো ওই লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, ওয়ালা বিল ইয়াউমিল আখিরে পরকালে ঈমান রাখে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু, আর যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম বিশ্বাস করে না, হারাম মানে না আল্লাহ সুদ হারাম করছেন ওরা হারাম মানে না, আল্লাহ যেনা হারাম করেছে ওরা লাইসেন্স দিয়ে যৌনকর্মী বানাইয়ে দেয়, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, এরকম যারা আল্লাহর দিনে হককে দিনে হক বলে বিশ্বাস করে না ওদের বিরুদ্ধে লড়াই করো। কোন সুরায় আছে? সুরায়ে তাওবা কয় নম্বর আয়াত? এরপরে কয় যে এরকম কোন কাফের বিরুদ্ধে শুরু করব? আল্লাহ বলেন সুরায়ে তাওবার 123 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা যুদ্ধ করো, লড়াই করো, আল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, যেই কাফেররা তোমাদের আশপাশে আছে, তোমাদের সঙ্গে মিশে আছে, তোমাদের বাড়ির পাশে, তোমাদের সমাজে, তোমাদের রাস্তায় যারা তোমাদের সঙ্গে মিশে আছে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর ওয়ালিয়াজিদু ফীকুম গিলজহ, এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা টের পেয়ে নেয়, বুঝতে পারে তোমরা কারা। একটু ফোঁস করো, যে বলছিলাম ফোঁস করো, একটু ফোঁস করতে হবে। আল্লাহ বলছেন যেন তোমাদের যে অবস্থান তারা টের পেয়ে যায়। ওয়ালামু, আমাদের তো শক্তি নেই, আল্লাহ বলছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ মাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে আছে। এটা সূরায়ে তওবার 123 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কোন সূরায়? সূরায়ে তওবার 123 নম্বর আয়াত। এই আয়াত অনুযায়ী কি আপনারা আফগানিস্তান যাবেন না এখানে যুদ্ধ করবেন, কোনটা? তবে যুদ্ধ করার জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, একজন আমির বানাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের জন্য মানুষকে তৈরি করতে হবে, মুসলিমদের মধ্যে আবার স্পিরিট তৈরি করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন আলাল কিতাল, সূরা আনফালের 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, উত্তেজিত করুন, উৎসাহিত করুন, আলাল কিতাল, যুদ্ধ করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলা বলছেন যুদ্ধ করার জন্য মুমিনদেরকে উত্তেজিত করুন। কোন সূরায় আছে? আনফাল কয় নম্বর আয়াত? এটা কি আমার বাবার কথা না আমার কথা না কোরআনের কথা? এই কথা বলার কারণে যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধটা নাউজুবিল্লাহ কার গিয়ে পড়বে? এক নম্বরে আল্লাহর পরে, তারপরে রাসূলের পরে, তারপরে তিন নম্বরে আমরা, আবার তিন নম্বর আসামি। আমি একবার বলেছিলাম যে যদি জিহাদের কথা বলার কারণে অপরাধ হয় তাহলে আমি তিন নম্বর লিডার, ওরা মনে করে যে পাইছি, তাহলে এর কাছে তথ্য আছে, এক নম্বর দুই নম্বর কোথায় আছে জানা যাবে, কোন জায়গায় জঙ্গিবাদের নেতারা আছে এইবার ধরা পড়ছে এর কাছে সবার তথ্য। আমি বললাম হ্যাঁ আমার কাছে তথ্য আছে, কোরআন খুললাম, খুলে বললাম এই যে জিহাদের আয়াত, তেতালের আয়াত, এই আয়াত নাজিল করেছেন যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহ হচ্ছেন এক নম্বর আসামি, নাউজুবিল্লাহ মিন যালিক, আর এই কোরআন প্রচার করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন দুই নম্বর আসামি। এরপরে আমরা প্রচার করি আমরা তিন নম্বর কাতারের আসামি। আমার জাতি আজকে মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের অপপ্রচারের কারণে জেহাদ নিজেরা তো ভুলে গেছি, এখন জেহাদের বিরুদ্ধে কথা বলছে। এই জন্য এই উম্মত, এই জাতি শুধু জেহাদ না করার গুনাহে গুনাগার নয়, বরং জেহাদের পথে বাধা সৃষ্টি করার জন্য এরা পাপী এবং গুনাগার এবং জালেম। এই জন্য যারা জেহাদকে ভুলে গেছে, জেহাদের পথে যারা বাধা সৃষ্টি করে, অনেকে আছে আমরা মক্কি জীবনে আছি, আমি বারবার বলি মক্কি মক্কি করো বেটা, মক্কি জীবনে মদিনার চেয়ে অনেক কষ্ট বেশি ছিল, মক্কি জীবনে আল্লাহর নবীর মাথার উপর উটের নাড়ি মুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, মক্কি জীবনে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল, মক্কি জীবনে আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়েছে, মক্কি জীবনে আল্লাহর নবী চরম নির্যাতন সহ্য করেছেন, মক্কি জীবনে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া আবু জাহেল তাকে হত্যা করেছে, ইয়াসির আম্মারকে নির্যাতন করেছে, বেলালকে উত্তপ্ত বালুর ময়দানে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে শোয়ে রেখেছে। ভাইরা আমার, মদিনার জীবনে এগুলো পেরেছে? মদিনার জীবনে মুসলমানদের হাতে অস্ত্র ছিল, মারেঙ্গে হাম মরেঙ্গে ভাইয়া তুরুন অয়ুক্তলুন, মারবো আর মারবো, মদিনার জীবনে মারতে হলে লড়াই করে মরেছে, ঠিক কিনা? আজকে যারা মক্কি মক্কি করে আমরা মক্কির জীবনে আছি, আমি তাদেরকে পরিষ্কার বলবো, মক্কির জীবনে যদি থেকে থাকো, লা ইলাহার সেই ইসলাম প্রচার করো, যে ইসলাম নবী মুহাম্মদ সাল্লাম প্রচার করেছেন, লা ইলাহার সেই দাওয়াত দাও, যেই দাওয়াতে মক্কার বিধানকে অমান্য করা হয়েছে, মূর্তিদেরকে অস্বীকার করা হয়েছে, আজকে এই দাওয়াত যদি এখানে দেওয়া হয় এই জুলুম আসবে না? তোমার উপরে জুলুম আসে নাই তার মানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সেই মক্কার দাওয়াত দাও না, তুমি মিথ্যা বলেছো। মক্কার দাওয়াত তুমি দিলে মক্কায় যে নির্যাতন এসেছিল তোমার উপর সেই নির্যাতন আসবে, কারণ এই যুগে সেই মক্কার জাহালত সবগুলোই আছে। মক্কি মক্কি করো, অনেকে আছে কয় যে জেহাদ করতে গেলে তো ইমান মজবুত লাগে, পালাইয়ে যাই যদি লজ্জা লাগে না, এই বেটার নামাজ পড়তে ইমান লাগে না, বেনা বেইমানের জন্য নামাজ ফরজ নাকি? তো এখানে কেন প্রশ্ন করো না, নামাজ পড়তে ইমান লাগে, নামাজ পড়ি না ইমান নাই জন্য, রোজা রাখি না ইমান নাই জন্য, হজ করি ইমান নাই জন্য, নামাজ পড়তে যেই পরিমাণ ইমান যথেষ্ট, রোজা রাখার জন্য যেই পরিমাণ ইমান যথেষ্ট, হজ করার জন্য যেই পরিমাণ ইমান যথেষ্ট, ঠিক জেহাদ করার জন্য ওই পরিমাণ ইমান কি? খালি যথেষ্ট না, জেহাদে গেলে ইমান পাকা হয়ে যায়। হাদিসে আসছে যে কবরে শহীদদেরকে প্রশ্ন করা হবে কিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রশ্ন তো পরীক্ষার জন্য, ওদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে যখন তরবারির চমক মাথার উপরে ঘুরছে তখনই, কারণ যখন উপরে তরবারি চমকাচ্ছে, যখন গুলি ডানে দিয়ে বামে দিয়ে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন ইমানটা চলে যায় সম্পূর্ণরূপে কার উপরে, তখন কি খাজা বাবার সাহায্য চায় না আল্লাহর সাহায্য চায়? তাহলে ইমান পাকা করার সবচেয়ে ভালো ময়দান কোনটা? জিহাদের রাস্তা। এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে কোনো উপায় নেই, আল্লাহর নবীর সুন্নাহ বাদ দিয়ে দিন কায়েম করার কোনো সুযোগ নেই। আজকে অনেকে দিন কায়েম করার জন্য গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দিন কায়েম করে ফেলবে। গণতন্ত্র কি আল্লাহর রাসূলের তরিকা না শয়তানের তরিকা? আব্রাহাম লিঙ্কনের তরিকা। এই তরিকা ইসলাম কায়েম হতে পারে না, আর যদি কায়েম হয় সেটা আল্লাহর নবীর ইসলাম হবে না, সেটা হবে কিসের ইসলাম? আব্রাহাম লিঙ্কনের নতুন ইসলাম। এই জন্য মনে রাখতে হবে আমাদের একই কাজ, আব হামারা একই কাম, ইন্তেকাম ইন্তেকাম, আব হামারা একই কাম। ওরা আমাদের শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, ফিলিস্তিনে রোজার মাসের মধ্যে গতকালকে হামলা করেছে। এই জন্য পরিষ্কার যে কাফেররা মুসলমানদেরকে হত্যা করে ওদের জানমাল নিরাপদ থাকে না, ওরা আমাদের শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, নিরীহ মানুষকে হত্যা করছে, আর মুজাহিদিন যদি উদ্ভব হামলা করে তখন পুরা বদনাম ছড়াই দেয়, শিশু নারীকে হত্যা করা হচ্ছে। আর আমাদের এই অশিক্ষিত লোকগুলো অথবা ইহুদি খ্রিস্টান দ্বারা প্রভাবিত লোকগুলো, এরাও এসে দেশে তাল মিলায়। এই জন্য ফেকহুল জিহাদ জেহাদ সম্পর্কে তোমাদের এলেম অর্জন করতে হবে। জেনে রাখো এই জমিনে তোমাদের উপরে ফরজ হয়ে গেছে জেহাদ, এর উপরে এলেম অর্জন করা, জেহাদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া এবং জেহাদকে বাস্তবায়ন করা। সেই কাফেলায় যোগ দেওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে আল্লাহর কোরআন অপমানিত, এই জমিনে কোরআনের কথা বললে তাদেরকে অপমান করা হয়, এই জমিনে দাড়ি টুপিকে অপমান করা হয়। এই পত্রিকা দেখেন নাই, আদালতে বলছে যে টুপিটা খুলে আসো, আজকে পত্রিকা আছে, এরকম অপমান করা হচ্ছে, বোরকে অপমান করা হচ্ছে। আজকে এই জমিনে আমাদেরকে সোচ্চার হতে হবে, জেনে রাখো আমাদের মরণ অবশ্যই আছে। সেই মরণটা যদি ডায়াবেটিস হয়ে কিডনি কিডনি পচে গলে মারা যায়, তার চেয়ে যদি আমরা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই, সেই মরণের মূল্য বেশি কিনা? মরণ যখন আসবে কেউ ঠেকাইতে পারবে? দেখেন না রমজান মাসে শয়তান বন্দী হয়, কিন্তু সিনেমা যারা করে তারা কি হয় নাই? আল্লাহ তারা দিছে উল্টাইয়া করলো না? এইভাবে মরণ যার যেখানে আছে সেটা এসেই যাবে, ওলাও কুম তুমফি বুরু জিম্মু সাইয়াদা। তো সেজন্য আমি বলবো আমরা নিজেরা কি করবো, এখন নিজেরা জেহাদের প্রস্তুতি নিব, জেহাদের মানসিকতা তৈরি করব, জেহাদের জন্য ব্যায়াম করব, দৌড়াবো, শরীর গঠন করব, জেহাদের জন্য সাহস অর্জন করব, জেহাদের এলেম অর্জন করব, মুজাহিদদেরকে সাহায্য করব, মুজাহিদের খবরগুলো প্রচার করব, মুজাহিদের জন্য দোয়া করব, মুজাহিদের ফান্ড কালেকশন করব, মুজাহিদের জন্য গুলি কিনে দিব। আজকে মোল্লা ওমরের এই আহ্বানে সাড়া দেওয়া আমাদের জন্য ইমানি দায়িত্ব। একটা গুলি 30 টাকা, এখন দেখবো কে কয়টা গুলির দাম দিতে পারেন, সব জমা করে দিবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যদি কোনো মাধ্যমে পৌঁছাবার জন্য, নতুবা আমরা, আমাদের এখানে স্বাধীনতা আছে, আমরা যেখানে ভালো মানুষ আনে ব্যয় করবো, আপনারা এটার জন্য ফান্ড জমা করবেন, আদায় করবেন ইনশাল্লাহ, কোনো ভয় নাই। মরলে মরবো কার জন্য? ভয় করব কাকে? কুফফারদেরকে ভয় করে লাভ নাই, ওরা আমাদেরকে সবচেয়ে বড় ভয় দেখাবে কিসের? মৃত্যুর ভয়। তো মৃত্যু তো আমরা চাই, যেই মৃত্যু হলে আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, যেই মৃত্যু হলে আমরা জান্নাতে চলে যাব, তোমরা আমাদেরকে সেই মৃত্যুর ভয় দেখাচ্ছ? মৃত্যুর কোনো ভয় নাই। মুমিনরা ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা মাশাআল্লাহ, একটু বসেন তাহলে, আমাদের একবার বসে কিছু টাকা উঠে ফেলে আমরা, আলহামদুলিল্লাহ। এটা আপনারা দিনের সবচেয়ে ভালো কাজের জন্য যারা সাহায্য করেন তারা সাহায্য করে যান, ও দিয়ে দেন, একটা দিয়ে দেন, আরো আরো কিছু দিয়ে যান, বাকিরা বসে দোয়া করেন, মুজাহিদদের দোয়া করেন, আল্লাহ তাআলা মুজাহিদদের কবুল করেন, আমিন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখনো মুমিনরা তৈরি আছে মাশাআল্লাহ। হ্যাঁ, জাকাতটা দেওয়া যাবে, এই সবচেয়ে ভালো খাত জাকাতের। একজন প্রশ্ন করলে এই খাতে জাকাত দেওয়া যাবে কিনা, জাকাতের সবচেয়ে ভালো খাত তো এটা, আপনারা পড়েন নাই, কেতাবু সওমও লেখা আছে, কেতাবু জাকাতও লেখা আছে, আমার এই দুইটা বইতেই লেখা আছে, এরপরে কেতাবুল আকায়েদও লেখা আছে, ওই এক জায়গায় দেন সব, খালি আজকেই দেওয়া সেবা দেন, আপনারা জমা করতে থাকেন ইনশাআল্লাহ, এই ফান্ড ইনশাআল্লাহ তৈরি হতে থাকবে, এবং হয়তো আমরা এই ফান্ড দিয়ে নিয়াত্রা করে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা না পারি আমাদের কাফেলা চলতে থাকবে ইনশাআল্লাহ, এবং সেই দায়িত্ব আপনাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের জান মাল আল্লাহর দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করেন, এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের কবুল করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।